পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। পৃষ্ঠা 230, আন্তর্জাতিক আইনে বল প্রয়োগ ও হস্তক্ষেপ, ইউজ অফ ফোর্স অ্যান্ড ইন্টারভেনশন ইন ইন্টারন্যাশনাল ল। চ্যাপ্টার 18, আধুনিক আন্তর্জাতিক আইনে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা বল প্রয়োগের সম্ভাবনা আদৌ নেই বললে চলে। শক্তি প্রয়োগ না করার নীতি মূলত প্রথাভিত্তিক আন্তর্জাতিক আইনের একটি নীতি, যা বর্তমানে আন্তর্জাতিক আইনের অন্যতম মূলনীতি হিসেবে স্বীকৃত হয়েছে। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-4 স্পষ্টভাবেই বলা আছে যে, প্যারা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল সদস্য আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগের ভীতি প্রদর্শন থেকে এবং জাতিসংঘের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো উপায় গ্রহণ করা থেকে নিবৃত্ত থাকবে। প্যারা, বল প্রয়োগ না করার এই নীতি পরবর্তীতে 1970 সালের জাতিসংঘ সনদ অনুসারে রাষ্ট্রসমূহের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক আইনের মূলনীতি সংক্রান্ত ঘোষণা এর মাধ্যমে বিস্তৃত রূপ লাভ করে। 1970 সালের এই ঘোষণায় স্পষ্ট করে উল্লেখ করা হয় যে, ক, আগ্রাসী যে কোনো যুদ্ধই হচ্ছে শান্তির বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অপরাধ, যার জন্য আন্তর্জাতিক দায়ে দায়িত্বের উদ্ভব ঘটে। খ, রাষ্ট্রসমূহ বিদ্যমান আন্তর্জাতিক সীমারেখা পরিবর্তন বা আন্তর্জাতিক বিরোধ নিরসনের জন্য বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি প্রদর্শন থেকে বিরত থাকবে। গ, রাষ্ট্রসমূহ তাদের উপর অর্পিত দায়িত্ব অনুসারে এমন কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য যাতে শক্তি বা বল প্রয়োগের অবকাশ থাকে। ঘ, জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বা স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করার লক্ষ্যে যে কোনো ধরনের শক্তি বা বল প্রয়োগ থেকে রাষ্ট্রসমূহ নিবৃত্ত থাকবে। উ, অন্য কোনো রাষ্ট্রে রাজনৈতিক গোলযোগ বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সংগঠন প্ররোচনা সহায়তা প্রদান বা অংশগ্রহণ থেকে রাষ্ট্রসমূহ বিরত থাকতে বাধ্য। উপরের এই নীতিসমূহের মাধ্যমে বল প্রয়োগের নীতিটি কতটা সামগ্রিক অর্থে বিশ্লেষিত হওয়া প্রয়োজন তা অনুধাবন করা কষ্টকর নয়। বস্তুত আন্তর্জাতিক আইনে কোনো অবস্থাতেই শক্তি প্রয়োগকে বৈধতা দান করা হয়নি। অবশ্য এক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, তা হলো আত্মরক্ষার সেলফ ডিফেন্স ক্ষেত্রে। অর্থাৎ কোনো রাষ্ট্র তার ভূখণ্ডিত বা রাজনৈতিক অখণ্ডতা রক্ষার জন্য ভূখণ্ডিক বা রাজনৈতিক অখণ্ডতা রক্ষার জন্য শক্তি প্রয়োগ করে থাকলে আন্তর্জাতিক আইনে তা বেআইনি বলে বিবেচিত নাও হতে পারে। এই অবস্থার বিশ্লেষণের জন্য আমাদের প্রথমেই দুটি ধারণা পরিষ্কার করে নেওয়া উচিত। প্রথমত, বল প্রয়োগ বলতে কি বোঝায়। দ্বিতীয়ত, আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝানো হয়। তারা, শক্তি বা বল প্রয়োগ বলতে কি শুধু সামরিক ও রাজনৈতিক শক্তি প্রয়োগই বোঝায়, নাকি এটি অর্থনৈতিক বা অনধিকার চাপ প্রয়োগকেও অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক আইনে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাম্প্রতিককালে সামরিক শক্তি প্রয়োগ কদাচিত হলেও একেবারেই যে হয় না তা বলা যায় না। তথাপি বল প্রয়োগ শুধুমাত্র সামরিক বা রাজনৈতিক প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অর্থনৈতিক বা অন্য কোনো ধরনের চাপ প্রয়োগও বল প্রয়োগ বলে বিবেচিত হওয়া সমীচীন মনে হয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি ব্যতিরেকে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যদি অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়, সেটিও বল প্রয়োগের একটি প্রকার বলে দৃশ্যমান। এক্ষেত্রে কিউবার বিরুদ্ধে আমেরিকার গত 40 বছরের অধিক সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অবরোধ শক্তি প্রয়োগ বলে বিবেচনা করা যায়। তেমনি ভাবে 1973-74 সালে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক আরব রাষ্ট্রসমূহের চাপে তৈলকে যে পশ্চিমা রাষ্ট্রসমূহের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, সেটিকেও বল প্রয়োগ বলে বিবেচনা করা যেতে পারে। এতে করে বোঝা যায় যে বল প্রয়োগ শুধু সামরিক বল প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। প্যারা, এবার আসা যাক আত্মরক্ষার প্রশ্নে। আত্মরক্ষার অধিকারটি কি এবং কখন আত্মরক্ষার ক্ষেত্রে বল প্রয়োগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে না, সে অবস্থার একটি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় ক্যারোলিন কেজ 1948 মামলা। ক্যারোলিন মামলা 1948। এই মামলার ঘটনা, কানাডা যখন ব্রিটেনের উপনিবেশ ছিল, সে সময় কানাডার একটি বিদ্রোহী গ্রুপ সে দেশের সরকারকে উৎখাত করার চেষ্টা করে। ক্যারোলিন নামক একটি জাহাজ আমেরিকার অভ্যন্তরীণ নায়াগ্রা থেকে অস্ত্র ও যোদ্ধা বহনের মাধ্যমে ওই বিদ্রোহী গ্রুপকে সহযোগিতা প্রদান করতে থাকে। ব্রিটেন আমেরিকার সরকারের এরূপ কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ করেও কোনো ফললাভে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে ব্রিটিশ সৈন্যরা আমেরিকার অভ্যন্তরে প্রবেশ করে, জাহাজটিকে আটক করে। বিবেচ্য বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের এই কাজকে কঠোর নিন্দা করে এবং ব্রিটেনকে তার এহেন কাজের যৌক্তিকতা প্রমাণ করতে বলে। সিদ্ধান্ত, ব্রিটেন তার এরূপ কাজের যৌক্তিকতা প্রমাণে ব্যর্থ হয় এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করে। এই মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রীকে যে পত্র লিখেছিলেন সেখানে আত্মরক্ষার অধিকারের একটা সংজ্ঞা পাওয়া যায় যা বর্তমানে স্বীকৃত সংজ্ঞা। সেখানে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আত্মরক্ষার প্রয়োজনীয়তা হতে হবে তাৎক্ষণিক, সর্বব্যাপী, সর্বশেষ পন্থা এবং যখন চিন্তা ভাবনার কোনো অবকাশ থাকে না। সুতরাং আত্মরক্ষার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা কতটা গভীর, বিকল্প ব্যবস্থা অনুসন্ধানের কোনো সম্ভাবনা বিরাজ করে কিনা এবং বিকল্প সম্ভাবনা বাস্তবায়নের কোনো সময় আদৌ আছে কিনা। এরূপ ব্যতিক্রমী ক্ষেত্রে শক্তি প্রয়োগকে আন্তর্জাতিক আইনে বৈধতা দান করে। তবে মনে রাখতে হবে যে এমনকি আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগও যেন অযৌক্তিক, আনরিজনেবল এবং অতিরিক্ত এক্সেসিভ না হয়। প্যারা, আত্মরক্ষার এরূপ অধিকার জাতিসংঘ সনদেও স্বীকৃত। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 51-তে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্যারা, জাতিসংঘের কোনো সদস্যের ওপর কোনো সশস্ত্র আক্রমণ ঘটলে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নিরাপত্তা পরিষদ গ্রহণ করছে, ততক্ষণ সেই রাষ্ট্রের একক সহজাত অধিকার বা যৌথ আত্মরক্ষার অধিকার সম্বন্ধে বর্তমান সনদের কোনো অংশে অন্তরায় হবে না। আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থা দিয়ে সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের নিকট পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধি ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না। প্যারা, অবশ্য নিকারাগুয়া মামলা, নিকারাগুয়া বনাম ইউএসএ আন্তর্জাতিক আদালত 1983 ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারের বিস্তৃতি নিয়ে মত পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিকারাগুয়ার সরকার বিরোধী কন্ট্রা বিপ্লবীদের প্রতি সাহায্যকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের উদাহরণ হিসেবে দেখানোর প্রয়াস পেয়েছিল, যদিও আন্তর্জাতিক আদালতে এরূপ যুক্তিকে প্রত্যাখ্যান করে। আত্মরক্ষার এই অধিকার বিশেষ করে দুটি ক্ষেত্রে অনুভূত হয়, এক, সশস্ত্র আক্রমণ, দুই, বিদেশে অবস্থানরত নাগরিক সম্পত্তি সংরক্ষণের জন্য। বলাই বাহুল্য যে প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হতে হবে প্রকৃত এবং কখনোই ধারণা প্রসূত নয় যে কোনো ক্ষেত্রেই, এবং জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 51 হতে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আত্মরক্ষা হতে পারে একক এবং যৌথ, আবার যৌথ আত্মরক্ষা দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। এক, একটি চুক্তিতে রাষ্ট্রসমূহের একক আত্মরক্ষার অধিকারের সমন্বয় সাধন অর্থাৎ একটি বিভিন্ন রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারের যোগফল। দুই, যৌথ আত্মরক্ষা বলতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে বোঝানো যেতে পারে, যেমন ন্যাটো বা অধীনলুপ্ত ওয়ারশপ প্যাক্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ। প্যারা, আত্মরক্ষার ক্ষেত্রে যদি প্রথম অর্থে এটিকে ব্যবহার করা হয় তাহলে প্রায়শই যে সমস্যার সৃষ্টি হয় তা হচ্ছে একটি নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি হুমকি, প্রকৃত হুমকি কিনা, কারণ অনেক ক্ষেত্রে হুমকিটি সুস্পষ্ট নাও হতে পারে। সেই ক্ষেত্রে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ কতটা যুক্তিপূর্ণ সে বিষয়ে বিশদ আলোচনার সুযোগ থাকে। তবে সাধারণত যৌথ আত্মরক্ষাকে দ্বিতীয় ক্ষেত্রে অধিক ব্যবহার করা হয়ে থাকে। তবে এরূপ যৌথ আত্মরক্ষার ক্ষেত্রে শক্তি প্রয়োগের জন্য দুটি শর্ত পূরণ আবশ্যক। এই শর্তসমূহ নিকারাগুয়া মামলায় আন্তর্জাতিক আদালত কর্তৃক নির্ণীত হয়েছে। শর্তগুলো হচ্ছে, আক্রান্ত রাষ্ট্র পূর্ব ঘোষণা, আক্রান্ত রাষ্ট্র কর্তৃক পূর্ব ঘোষণা, খ, আক্রান্ত রাষ্ট্র কর্তৃক যৌথ আত্মরক্ষার অনুরোধ। উদাহরণস্বরূপ 1991 সালের বহুজাতিক বাহিনী কর্তৃক কুয়েতে সামরিক অভিযানের কথা স্মরণ করা যেতে পারে। শর্তব্য যে ইরাক কর্তৃক কুয়েত দখল হওয়ার পর বিদেশে অবস্থানরত কুয়েতি সরকার ইরাকি আগ্রাসন সম্পর্কে ঘোষণা দিয়েছিল। ঠিক তেমনিভাবে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছিল, যার মাধ্যমে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 51-এর বাস্তবায়ন ঘটানো হয়। হস্তক্ষেপ ইন্টারভেনশন হস্তক্ষেপ না করার নীতিটি প্রায়প্রথা ভিত্তিক আন্তর্জাতিক আইন থেকে উচ্চারিত এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের আঞ্চলিক ভূখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আধুনিক আন্তর্জাতিক আইনের অন্যতম প্রধান যে মূলনীতি রাষ্ট্রসমূহের সার্বভৌম সমতার নীতি তা ব্যাখ্যা করলে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে প্রত্যেকটি রাষ্ট্র স্বাধীনভাবে তার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতি প্রণয়নের অধিকার সংরক্ষণ করে। এর কোনো ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্র কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। যে কোনো ধরনের হস্তক্ষেপই আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হতে বাধ্য। পূর্বের আলোচনায় উল্লেখ করা হয়েছে যে শক্তি প্রয়োগ বলতে শুধু সামরিক শক্তি প্রয়োগকেই বোঝায় না, এটি যে কোনো ধরনের অযাচিত চাপ প্রয়োগকে বোঝায়। তাই হস্তক্ষেপ না করার নীতির লঙ্ঘন প্রকারান্তরে শক্তি প্রয়োগ না করার নীতিরই বহিঃপ্রকাশ। প্যারা আধুনিক বিশ্ব ব্যবস্থায় হস্তক্ষেপের ঘটনা সচরাচর ঘটে থাকে গৃহযুদ্ধের অবস্থাকালীন সময়ে। গৃহযুদ্ধ সাধারণত রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসাবে বিবেচিত হয়ে থাকে। তবে যদি কোনো জনগোষ্ঠী বা জনসমষ্টি আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত থাকে, তবে এটিকে কোনোভাবেই গৃহযুদ্ধ বলে বিবেচনা করা হয় না। পূর্ব বাংলার জনগণের স্বাধিকার আন্দোলনের সংগ্রাম তাই পাকিস্তানের গৃহযুদ্ধ হিসাবে নয়, বরং পূর্ব বাংলার স্বাধীনতার সংগ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। প্যারা গৃহযুদ্ধ যেহেতু রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা, সেহেতু সেক্ষেত্রে শক্তি প্রয়োগের বিষয়টি সন্দেহের উদ্রেক করে। অর্থাৎ গৃহযুদ্ধের মোকাবেলায় সরকার বা রাষ্ট্র কর্তৃক শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের শক্তি প্রয়োগ না করার নীতির লঙ্ঘন কিনা তা অনেক সময় বিতর্কের সৃষ্টি করে। অনেক আইনবিদ মনে করেন যে জাতিসংঘের অনুচ্ছেদ 2-এর 4-এ বল প্রয়োগ না করার যে নীতির কথা বলা হয়েছে তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, এবং তাই এ সকল আইনবিদদের মতানুসারে গৃহযুদ্ধের সময় রাষ্ট্র বা সরকার কর্তৃক বল প্রয়োগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে না। সামগ্রিক অর্থে এই যুক্তিটি গ্রহণযোগ্য হলেও উল্লেখ করা প্রয়োজন যে সমকালীন আন্তর্জাতিক আইনে এমনকি অভ্যন্তরীণ বিষয়েও শক্তি প্রয়োগের ক্ষেত্রে একটি রাষ্ট্র সীমাহীন স্বাধীনতা ভোগ করতে পারে না, এবং রাষ্ট্র কর্তৃক শক্তি প্রয়োগ যখনই মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে তখনই তা আন্তর্জাতিক আইনে বিবেচ্য হয়ে দাঁড়ায়। প্যারা গৃহযুদ্ধের সময়ে এরূপ শক্তি প্রয়োগ অনেক সময়ে অন্য রাষ্ট্রের সহায়তাকেও সহায়তাতেও হতে পারে, যা হস্তক্ষেপের সমতুল্য। অনেক সময়ই তৃতীয় রাষ্ট্র কর্তৃক হস্তক্ষেপকে বৈধ হিসেবে প্রতিভাত করার প্রয়াস লক্ষ্য করা যায়। এই যুক্তিতে যে অপর একটি রাষ্ট্র ইতিমধ্যে গৃহযুদ্ধরত কোন একটি পক্ষকে সাহায্য ও সহযোগিতা করছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 1975-76 সালে অ্যাঙ্গোলার গৃহযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও কিউবা যখন অ্যাঙ্গোলার সরকারের সামরিক সাহায্যে এগিয়ে আসে এবং অনেক রাষ্ট্র এটিকে অবৈধ হস্তক্ষেপ হিসেবে ঘোষণা দেয়, তখন সোভিয়েত ইউনিয়ন ও কিউবা তাদের হস্তক্ষেপের পেছনে যে যুক্তি প্রদর্শন করে তা হল দক্ষিণ আফ্রিকা কর্তৃক অ্যাঙ্গোলার সরকার বিরোধীদের প্রত্যক্ষ সহযোগিতা প্রদান। তবে এখানে উল্লেখ্য যে প্রতিষ্ঠিত সরকারকে যদি সাহায্য প্রদান করা হয়ে থাকে তা সামরিক বা অন্য কোনোভাবে যে কোনোভাবেই হোক না কেন তা কোনোভাবেই হস্তক্ষেপ বলে বিবেচনা করা হয় না। তবে আন্তর্জাতিক আইনের সমস্যা দেখা দেয় প্রতিষ্ঠিত সরকারের সংজ্ঞা নির্ধারণে। এখানে দুটো ঘটনার উল্লেখ করা যেতে পারে। এক, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গ্রানাডা আগ্রাসন। 1984 সালে গ্রানাডায় বিশপ সরকার নির্বাচনে জয়ী হয়। বিশপ ছিলেন বামপন্থী এবং এ কারণেই মার্কিন মদদ পুষ্ট হয় কিছু গ্রুপ দেশটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমন ওই এক অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশপের বিপরীতে অবস্থান গ্রহণ করে এবং এরই এক পর্যায়ে মার্কিন বাহিনী গ্রানাডায় আগ্রাসন চালায়। এই যুক্তিতে যে গ্রানাডার মেডিকেল কলেজ অধ্যয়নরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব, এভাবেই যুক্তরাষ্ট্র গ্রানাডার নির্বাচিত বামপন্থী বিশপ সরকারকে অপ্রতিহত করার জন্য অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তার আগ্রাসনকে বৈধতা প্রদানের চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তি প্রদান করে যে গ্রানাডার গভর্নর জেনারেল যিনি ব্রিটেনের রানি কর্তৃক মনোনীত হস্তক্ষেপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দুই, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা আগ্রাসন। পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়েগা ছিলেন মার্কিন মদদ পুষ্ট একজন শাসক। মার্কিন প্রভাব পুষ্ট হয়ে তিনি পানামার জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন চালান এবং মাদক ব্যবসার সাথে নিজেকে যুক্ত করেন। কিন্তু পানামা খাল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হলে এবং এর পাশাপাশি নরিয়েগার বিরুদ্ধে ব্যাপক জনঅসন্তোষের প্রেক্ষিতে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। ইত্যবসরে নরিয়েগার স্বৈর শাসকের ভাবমূর্তি দূরীকরণার্থে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করে তাতে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রহস্যজনকভাবে পরাজিত হন। এরূপ পরাজয় মেনে নিতে নরিয়েগা অস্বীকার করেন এবং ক্ষমতা হস্তান্তর অস্বীকার করেন। 1989 সালের এই ধরনের পরিস্থিতিতে নির্বাচিত সরকারের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তুলে নরিয়েগাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। নরিয়েগা গ্রেপ্তার এড়াতে পানামায় অবস্থিত ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় গ্রহণ করে এবং পরবর্তীতে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নরিয়েগা মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। প্যারা, এই দুটি ঘটনা হতে এটা দৃশ্যমান যে হস্তক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে যুক্তরাষ্ট্র একদিকে গ্রানাডায় যেমন নির্বাচিত বৈধ সরকারকে বিবেচ্য বিষয় মনে করেনি, অন্যদিকে পানামায় নির্বাচিত সরকারের আবেদনকেই তার আগ্রাসনের পক্ষে জোরালো যুক্তি হিসেবে উপস্থাপন করেছে। প্যারা, হস্তক্ষেপ সংক্রান্ত আন্তর্জাতিক আইনের বিধান মতে যদি কোনো পতনশীল সরকার সাহায্য চায় এবং যদি তাকে সাহায্য করা হয় তবে অবশ্যই এটি হস্তক্ষেপ বলে বিবেচিত হয়, আর যদি বিদ্রোহীদের সাহায্য করা হয় তবে এটি আন্তর্জাতিক আইনে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কি না তা একটি প্রশ্ন উদ্রেক করে। এক্ষেত্রে সাধারণ নীতিটি হলো বিদ্রোহীদের সাহায্য করা আন্তর্জাতিক আইন উল্লঙ্ঘন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংক্রান্ত 1970 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ঘোষণায় এটি স্পষ্ট। তবে যদি কোনো তৃতীয় সরকারের পক্ষ থেকে অবৈধ হস্তক্ষেপের ব্যবস্থা করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে বিদ্রোহীদের সাহায্য করাটা হস্তক্ষেপ বলে বিবেচিত হবে না। এই ক্ষেত্রে আফগানিস্তানের কথা উল্লেখ করা যেতে পারে। সোভিয়েত ইউনিয়ন যখন আফগান বিষয়ে হস্তক্ষেপ করে তখন তারা এই যুক্তি দেখিয়েছিল যে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম আফগানিস্তানে হস্তক্ষেপ করেছিল, যার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন হস্তক্ষেপ করে এবং এরূপ পরবর্তী হস্তক্ষেপ অবৈধ নয়। প্যারা, আবার কিছু কিছু হস্তক্ষেপ আছে যেগুলোকে মানবিক হস্তক্ষেপ বলে বিবেচনা করা হয় যদিও এটা আন্তর্জাতিক আইন স্বীকৃত বৈধ নীতি নয়। তথাপি কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে যদি মানবাধিকারের সীমাহীন লঙ্ঘন ঘটে থাকে তখন মানব জীবন রক্ষার খাতিরে হস্তক্ষেপ করা হলে তাকে সাধারণত অবৈধ হস্তক্ষেপ বলে বিবেচনা করা হয় না। আন্তর্জাতিক আইন এই ধরনের হস্তক্ষেপকে আশ্রয় দিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 1971 সালে বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের সময় ভারত কর্তৃক হস্তক্ষেপ ছিল এই ধরনের মানবিক হস্তক্ষেপ। তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে খুব সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত অবস্থাতেই কেবল আন্তর্জাতিক আইন এ ধরনের হস্তক্ষেপকে অনুমোদন করে থাকে। প্যারা, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে কোনো হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনে কোনোভাবেই বৈধ হস্তক্ষেপ বলে বিবেচিত হতে পারে না। অতি সম্প্রতি 2003 সালে ইঙ্গো মার্কিন বাহিনী কর্তৃক ইরাকে হামলা এ ধরনের অবৈধ হস্তক্ষেপের উদাহরণ। প্যারা, কাজেই উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে একটি রাষ্ট্রকে কোনো কিছু করতে বা করতে বিরততা রাখতে চাপ প্রয়োগকে হস্তক্ষেপ ধরতে হবে। এই হস্তক্ষেপ সামরিক হতে পারে, অর্থনৈতিকও হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষ। এই হস্তক্ষেপ সামরিকও হতে পারে, অর্থনৈতিকও হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষ। এই ধরনের হস্তক্ষেপে যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের প্রেক্ষিতে করা হয় তবে সেটাকে অবৈধ বলা যাবে না, যেমন ইরাকে অর্থনৈতিক অবরোধ। প্যারা, আন্তর্জাতিক আইনে আরো এক ধরনের হস্তক্ষেপের কথা বলা যায়, তা হলো পৃষ্ঠপোষকতামূলক হস্তক্ষেপ। নব্য উপনিবেশবাদের ফলাফল হচ্ছে এই হস্তক্ষেপ। এর মাধ্যমে শক্তিধর রাষ্ট্রসমূহ কোনো বিশেষ অঞ্চলে প্রভাব বলয় স্ফিয়ার্স অব ইনফ্লুয়েন্স সৃষ্টি। ইনফ্লুয়েন্স সৃষ্টি করে থাকে, তবে এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত কোনো বিষয় নয়, কোনো নীতি নয় এবং কোনোভাবে সমর্থনযোগ্য নয়, যদিও বাস্তবে আমরা এরূপ হস্তক্ষেপ লক্ষ্য করে থাকি। চ্যাপ্টার 18 কমপ্লিট, পৃষ্ঠা 236 কমপ্লিট।